Book 2 96 تيانوبوي تيانوبوي حروف العطف 3 شانجوكاري أبوي 3 شانجوكاري أبوي 3 انهض من النوم بمجرد أن يدق المنبه ঘড়িতে অ্যালার্ম বাজবার সঙ্গে সঙ্গে আমি উঠে পড়ি ঘড়িতে অ্যালার্ম বাজবার সঙ্গে সঙ্গে আমি উঠে পড়ি أصير متعبا بمجرد أن يكون علي أن أدرس যখনই আমি পড়া শুরু করি তখনই সঙ্গে সঙ্গে আমি ক্লান্ত হয়ে পড়ি যখনই আমি পড়া শুরু করি তখনই সঙ্গে সঙ্গে আমি ক্লান্ত হয়ে পড়ি سأتوقف عن العمل بمجرد أن أصير في الستين. যখনই আমি 60 বছরের হয়ে যাব সঙ্গে সঙ্গে আমি কাজ করা বন্ধ করে দেব যখনই আমি 60 বছরের হয়ে যাব সঙ্গে সঙ্গে আমি কাজ করা বন্ধ করে দেব متى أنت ستتصل؟ আপনি কখন ফোন করবেন আপনি কখন ফোন করবেন بمجرد ان يصبح عندي لحظه من وقت যখনই আমি কোনো সময় পাব যখনই আমি কোনো সময় পাব سيتصل هو بمجرد ان يصبح عنده وقت যখনই সে একটু সময় পাবে তখনই সঙ্গে সঙ্গে সে ফোন করবে যখনই সে একটু সময় পাবে তখনই সঙ্গে সঙ্গে সে ফোন করবে إلى متى سوف تشتغل؟ আপনি কতক্ষণ কাজ করবেন؟ আপনি কতক্ষণ কাজ করবেন؟ سوف أعمل طالما قدرت على ذلك. যতক্ষণ আমি পারবো ততক্ষণ কাজ করব. যতক্ষণ আমি পারবো ততক্ষণ কাজ করব. سوف أعمل طالما أنني بصحة جيدة. আমি যতদিন সুস্থ থাকব ততদিন কাজ করব. আমি যতদিন সুস্থ থাকব ততদিন কাজ করব. إنه يتمدد في السرير بدلا من أن يعمل. সে কাজ করবার পরিবর্তে বিছানায় শুয়ে থাকে. সে কাজ করবার পরিবর্তে বিছানায় শুয়ে থাকে. إنها تقرأ الجريدة بدلا من أن تطبخ. সে রান্না করবার পরিবর্তে খবরের কাগজ পড়ে. সে রান্না করবার পরিবর্তে খবরের কাগজ পড়ে. إنه يجلس في الحانة بدلا من أن يذهب إلى البيت. সে ঘরে যাবার পরিবর্তে মদের দোকানে বসে আছে. সে ঘরে যাবার পরিবর্তে মদের দোকানে বসে আছে. حسب ما أعلم فإنه يسكن هنا. আমি যতদূর জানি সে এখানে থাকে. আমি যতদূর জানি সে এখানে থাকে. حسب ما أعلم فإن زوجته مريضة. আমি যতদূর জানি তার স্ত্রী অসুস্থ. আমি যতদূর জানি তার স্ত্রী অসুস্থ. حسب ما أعلم فإنه عاطل عن العمل. আমি যতদূর জানি সে বেকার. আমি যতদূর জানি সে বেকার. لقد راحت علي نومة وإلا لكنت حسب الموعد. আমি ঘুমিয়ে পড়েছিলাম তা না হলে আমি ঠিক সময়ে পৌঁছে যেতাম. আমি ঘুমিয়ে পড়েছিলাম তা না হলে আমি ঠিক সময়ে পৌঁছে যেতাম. لقد فاتني الباص وإلا لكنت حسب الموعد. আমি বাসটা ধরতে পারিনি তা না হলে আমি ঠিক সময়ে পৌঁছে যেতাম. আমি বাসটা ধরতে পারিনি তা না হলে আমি ঠিক সময়ে পৌঁছে যেতাম. لم أجد الطريق وإلا لكنت حسب الموعد. আমি রাস্তা খুঁজে পাইনি, তা না হলে ঠিক সময়ে পৌঁছে যেতাম। আমি রাস্তা খুঁজে পাইনি, তা না হলে ঠিক সময়ে পৌঁছে যেতাম।